warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. আমরা আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, যদিও সে বিষয়টা ছোট্ট নয় আমার কাছে। অনেকে মনে করেন যে হুজুর যে বক্তৃতাগুলো করেন ঠান্ডা ঠান্ডা, গরম নেই, তাতে আন্দোলন নেই। আবার মহিলাদের অনেকেই বলে হুজুর হচ্ছে লেডিজ স্পেশালিস্ট, মেয়েদের কথা বেশি বলেন। কাদের কথা বেশি বলা উচিত বলুন, পুরুষদের না মেয়েদের? বেশি কথা কার বেশি, কার কথা বেশি বলা উচিত? একটা সুস্থ সমাজ গড়তে, ভালো সমাজ গড়তে কার ভূমিকা বেশি, মায়ের না বাপের? তো মাকে বেশি শিক্ষিত করতে হবে নাকি বাপকে? তো একজন বলছে লেডিজ হুজুর নাকি লেডিজ স্পেশালিস্ট, আমার কথা যখনই শুনে মেয়েদের কথা শুনে। আল্লাহু মুস্তাআন। তো আমাদের ভাই ছোট ছোট মাথা, ওই বড় বড় বড় বড় রাজনীতি, বড় বড় আন্দোলন এসবের কথা আমাদের কাছে নেই, কারণ ওই সিংহাসনে পৌঁছতে হলে অনেক বড় মাথা লাগবে। আমরা ছোটখাটো মাথা, ওই মেয়ে ছেলে নিয়ে বলি, ওই মেয়েদের মশলা নিয়ে বলি, ছোট ছোট মশলা নিয়ে বলি, এই আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফের ফজিলত, এই নামাজের ফজিলত, নামাজ রোজা ইত্যাদি, সামাজিক সংশোধন কিভাবে হবে, ছোট ছোট বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়, ছোট ছোট কাঁকড় দিয়ে বালি দিয়ে পাহাড় তৈরি হয়। আমরা এই ছোট ছোট বিষয় আস্তে আস্তে আস্তে আস্তে মানুষের সামনে রাখছি, আর এই ছোট ছোট বিষয়গুলি আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে বড় পাহাড় তৈরি হবে, বিন্দু বিন্দু পরিমাণে জমে বহু পানি যখন হবে তখন সিন্ধু তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন আমল করার। একটা উদাহরণ আপনাদেরকে দিলাম, এতগুলো লোকের মাঝে দুই দুটো দোয়া কারো জানা নেই, ছোট বড় সবই, এরকম কত শত দোয়া আছে মানুষের জানাই নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত কি জানাই নেই। তাহলে আপনি হঠাৎ করে এইগুলো ছেড়ে দিয়ে নিচের সিঁড়িগুলো বাদ দিয়ে ওপর সিঁড়িতে ক্যাক করে ধরবেন আমি ওপরটা ধরব, এটা অসম্ভব। আকাশ কুসুম, আকাশ কুসুম, আকাশে ফান পেতে বনের পাখি ধরার অলিক স্বপ্ন হবে, কিচ্ছু হবে না, যতক্ষণ না নিজের নফস থেকে শুরু করেছেন আস্তে আস্তে আস্তে আস্তে নিজের উপরে ইসলাম আনু। যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিলু, ইমানদাররা তোমরা ইমান আনো, এবার কি কথা, তার মানে কি ভালো করে ইমান আনো, আমল করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ছোট ছোট নাম দেখে দিলাম, আকিকা করলাম, গরুর গোশত খেলাম, এ করলাম সে করলাম, অনুষ্ঠান করলাম, মিলাদ করলাম, জলসা করালাম, নামাজটা হয়তো পড়লাম, কিন্তু বাকি জিনিসের আমল কোথায়? সেই আমল আমাদের থাকে না। আর বড় বিষয়ে যখন বড় বিষয় আসে তখন আমরা আন্দোলনের কথা বলি, বিক্ষোভের কথা বলি, মিছিলের কথা বলি, মিটিং এর কথা বলি, হত্যার কথা বলি, খোনাখুনি জেহাদের কথা বলি, ইত্যাদি ইত্যাদি। সুতরাং ভেবে দেখুন, গোড়া থেকে শুরু করুন, ইনশাআল্লাহ মজবুত, যখন ভিতটা মজবুত হবে আস্তে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতে পারবো। কতদিন লাগবে হুজুর? যতদিন লাগে, আল্লাহর ইচ্ছায় যতদিন আছে। আল্লাহ তাআলার ইচ্ছা না হলে হেদায়েত কেউ পাবে? আল্লাহ তাআলার ইচ্ছা না হলে হবে না। আল্লাহ তাআলা চাইলে তো সবাইকে মুসলমান বানাতে পারতেন, তো সবুর করতে হবে, যতদিন আল্লাহ তাআলা না চাইবেন ততদিন হবে না যা আমরা চাইছি। যে ছোট্ট বিষয়টার কথা আমরা শুরু করব, সেটা কি বিষয়? খুব ছোট্ট বিষয়। পায়খানা ঘর থেকে বের হয়ে কি বলতে হয় বাসানন্দা? গোফরা আনা, ছোট্ট কথা, গোফরা আনা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছে। কেন ক্ষমাটা চাওয়া হয়? যেহেতু বাথরুমের ভিতরে কিছু সময় নষ্ট হয়েছে, যে সময়ের মধ্যে আল্লাহ জিকির করা যায় না, তাই বের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম। নামাজ পড়ার পর আমরা তিনবার কি বলি? খারাপ কাজ করলেন নাকি নামাজ পড়ে? ভালো কাজ করলেন, কেন আস্তাগফিরুল্লাহ বললেন না? আপনি খারাপ কাজ করেছেন, নামাজ পড়াটা খারাপ না, কিন্তু নামাজ পড়তে গিয়ে খারাপ করেছেন, খারাপই করেছেন। সেটা কি? নামাজটা ঠিক মতো পড়েননি। নামাজ পড়তে গিয়ে দোকানের হিসাব, দেখেন আমি ভাবছি দোকানের হিসাব করেছি, নামাজ পড়তে গিয়ে সংসারের হিসাব করেছি, নামাজ পড়তে গিয়ে আমার কোন জায়গায় ডিউটি আছে তার হিসাব করেছি, কোন জায়গায় কাজ আছে তার হিসাব করেছি, কিন্তু নামাজের হিসাব আমার ঠিক মতো হয়নি। তাই না সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নামাজে ভুল হয় কেন? এইজন্যই তো। সুতরাং ইস্তিগফার একে কি বলা হয়? আস্তাগফিরুল্লাহ মানে ইস্তিগফার, বাংলাতে কি বলবো? ক্ষমা প্রার্থনা। তওবা আলাদা জিনিস, তওবা আলাদা জিনিস। ইস্তিগফার মানে হচ্ছে, তওবা মানে হচ্ছে ফিরে আসা, তার শর্ত আছে জানেন, কিন্তু ইস্তিগফার যে কোনো সময় করা যায়, নির্দিষ্ট সময় আছে আর যে কোনো সময় করা যায়। আস্তাগফিরুল্লাহ মানে হে আল্লাহ আমি তোমার কাছে, আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহুম্মাগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। রব্বিগফিরলি মানে হে রব, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো। ইস্তিগফার একে বলা হয় ইস্তিগফার। এই ইস্তিগফারের গুরুত্ব কি আর মাহাত্ম্য কি আমাদের জীবনে? সত্য কথা, আমরা অনেকেই গুরুত্বই দিন ইস্তিগফার কি জিনিস, আমরা জানার চেষ্টা করব ইস্তিগফার কি জিনিস। মানুষের পাপময় জীবনে ইস্তিগফারের গুরুত্ব অপরিসীম। মহান প্রতিপালক মানুষকে পাপের প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, তাই না? মানুষের প্রকৃতিতে পাপ ভরা আছে, আর এই পাপের একটা কারণ হচ্ছে শয়তান। শয়তান আমাদের পেছনে আছে, আর পাপের একটা কারণ হচ্ছে ভুল। এই জন্য ভুল মানুষের হয় বলে পাপ হয়, আর সব ভুল পাপ হয় না। নবীদের ভুল হয়েছে কিন্তু পাপ হয়নি। ভুলের প্রকৃতি ইনসান নিসিয়ান, মানুষ মাত্রই ভুল করে, এই ভুলের জন্য পাপ সৃষ্টি হয়। মানুষের প্রকৃতিতে ভুল আছে আর তার জন্য পাপ আছে, আর পেছনে শয়তান আছে, পাপ করার নির্দেশ দিয়ে থাকে। আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না। আর মন আছে মানুষের এমন মন্দ প্রবল, যার বিরুদ্ধে জিহাদ করা সর্বশ্রেষ্ঠ জিহাদ। মনের বিরুদ্ধে জিহাদ করো। কেন? মন তোমাকে সবসময় কোন দিকে নিয়ে যাবে? জলসার দিকে নেবে না যাত্রার দিকে নিয়ে যাবে, সিনেমার দিকে নিয়ে যাবে? আপনি নিজেই দেখুন না, মোবাইল খুলছেন, মোবাইল খুলতে খুলতে আপনি ভাবলেন যে দেখি একটা বক্তৃতা শুনি, একটা ইসলামিক প্রোগ্রাম, আর হঠাৎ করে তার আগেই আবার কি জিনিস আসে আপনারা জানেন, তখন মনটা কোন দিকে যায়? ওই দিকে যায় না এই দিকে যায়? মন মানুষের মন, সবারই মন বলছি না, কিছু মানুষ আছে যারা এগুলোকে উপেক্ষা করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ খারাপের দিকে যায়। আপনার কাছে চ্যানেল আছে, 500 চ্যানেলের রিমোট আছে, আর যে কোনো বাড়িতে যাবেন দেখবেন আজকাল আবার প্লাজমা না কি বলে দেওয়ালে আটকানো হয় প্লাজমা, মাশাআল্লাহ জায়গাও লাগে না তো দেওয়ালে আটকে দেওয়া আছে। এইভাবে চ্যানেল আছে, কত 500 চ্যানেল আছে। চ্যানেলের ইচ্ছা হলো কোরআন শুনবো, ইচ্ছা হলো বক্তৃতা শুনবো, ইচ্ছা হলো ভালো চ্যানেল দেখবো, কিন্তু তার আগে যে চ্যানেলগুলো আছে, আচ্ছা এটা কি হচ্ছে দেখি, মনে হয় না? হয় না। মানুষের মন ইন্নান নাফসালা আম্মারাতুন বিসু, মানুষের প্রকৃতি হচ্ছে পাপ। সুতরাং নবীগণ ছাড়া মানুষদের সকলেই পাপী। মহান আল্লাহ এটাই চেয়েছেন যে মানুষ পাপ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া জাআ বিকাওমিন ইযনিবুন ফায়াস্তাগফিরুনা আল্লাহ তাআলা ফায়াগফিরু লাহুম। যদি আল্লাহ শুধুমাত্র ইবাদত কাম্য হতো, শুধুমাত্র ইবাদত, তাহলে ফেরেশতা যথেষ্ট ছিল না? ফেরেশতারা সবসময় ইবাদত করেন, শুধুমাত্র ইবাদত করেন, মানুষ কেন সৃষ্টি করলেন? মানুষ সৃষ্টি করে জমা খারাপ তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তিনি জিন ইনসানকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, শুধু আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু এখানে ফেরেশতার ইবাদত আর মানুষের ইবাদতের মধ্যে পার্থক্য আছে। মানুষ ইবাদত করবে ভুল করার পর, পাপ করার পর ইস্তিগফার যে একটা ইবাদত, সেই ইবাদতটা আল্লাহর ইচ্ছা ছিল, যেটা ফেরেশতার জন্য ছিল না। ফেরেশতারা ইস্তিগফার করেন না? করেন না। কার জন্য করে? মানুষের জন্য করে। আল্লাহ ফেরেশতারা নিজের জন্য ইস্তিগফার করেন না, কারণ পাপ নেই, ইস্তিগফারের কোনো কথা নেই। কিন্তু কার জন্য করেন? মানুষের জন্য ইস্তিগফার করেন ফেরেশতারা। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে মানুষ সৃষ্টি করব, জিন সৃষ্টি করব, তারা এমন হবে যে তারা পাপ করবে এবং ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহর কসম করে বলছি, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, যদি তোমরা পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে অপসারিত করতেন এবং এমন জাতির আবির্ভাব ঘটাতেন যারা পাপ করবে এবং ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। ইস্তিগফারের গুরুত্ব বুঝতে পারলেন? ইস্তিগফার হচ্ছে একটা ইবাদত, কারণ আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, পাপ করার জন্য না। কিন্তু পাপের প্রকৃতি দিয়েছেন কি জন্য? যাতে করে এই ইবাদতটা হয়, যে আল্লাহকে খুব ভালো লাগে, আল্লাহ এতে সন্তুষ্ট, যে পাপ করবে কিন্তু আবার ফিরে আসবে, তওবা করবে, ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। সুতরাং তিনি পাপী মানুষকে ক্ষমা প্রার্থনা নির্দেশ দিয়েছেন। বিভিন্ন নবীর ভাষায় তিনি বলেছেন, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহ, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, অতঃপর তোমরা তওবা করো। দেখছেন, তওবা ইস্তিগফার, তওবা শর্ত আছে ছটা, ফিরে এসো, ক্ষমা চাও। ইউমাজ্জিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইয়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহ যদি তোমরা ইস্তিগফার করো তাহলে আল্লাহ তাআলা নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে সুখ সম্ভব দান করবেন। প্রত্যেক মর্যাদাবান ব্যক্তিকে তার যথাযথ মর্যাদা দান করবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করি। এটা নবীর ভাষা, আল্লাহ তাআলার নির্দেশ যে তোমরা কি করো, ইস্তিগফার করো, অতঃপর আল্লাহর দিকে ফিরে এসো। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহীমুন ওয়াদুদ। এখানেও নবীর ভাষায় আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের পাপের জন্য তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাঁরই দিকে প্রত্যাবর্তন করো, নিশ্চয়ই আমার প্রতিপালক পরম দয়ালু, অতি প্রেমময়। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, ফাসতাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। তোমরা নিজেদের পাপের জন্য তার কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, অতঃপর প্রত্যাবর্তন করো, তওবা করো, ফিরে এসো আল্লাহর দরবারে, ফিরে এসো, নিশ্চয়ই আমার প্রতিপালক নিকটবর্তী, আহ্বানে সাড়া দানকারী। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, বহু কথা আছে এ ব্যাপারে, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরাই আলোচনা করব, যদিও অনেকের কাছে বিষয়টি ছোট। তারই পথ অবলম্বন করো এবং তারই নিকট ক্ষমা প্রার্থনা করো, আর দুর্ভোগ মুশরিকদের জন্য। এটা সূরা হামিম সাজদা ৬ নম্বর আয়াত, আগের আয়াতগুলো ছিল সূরা হুদের ৩ নম্বর, ৯০ নম্বর এবং ৬১ নম্বর আয়াত, যেখানে ইস্তিগফার করার নির্দেশ আল্লাহ তাআলা উম্মত মানুষকে দিয়েছেন। পাপ ঘটে যাওয়ার পরে তো বটেই, পাপ না ঘটলেও ইস্তিগফার করার কর্তব্য মানুষের, যে পাপ হলেই ইস্তিগফার করতে হবে, আর পাপ না হলে যে ইস্তিগফার করতে হবে না তা নয়, পাপ না হলে ইস্তিগফার করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইস্তিগফার করতেন না করতেন না? আল্লাহু আকবার, আল্লাহ নবী ইস্তিগফার করতেন, তার কোনো পাপ নেই তবুও ইস্তিগফার করতেন। আর আল্লাহ তাআলা তাকে আদেশ দিয়েছেন যে তুমি ইস্তিগফার করো, ইস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ কানা গাফুরার রাহিমা। হে নবী, তুমি ইস্তিগফার করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো, নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল পরম দয়ালু। তাকে আদেশ দেওয়া হচ্ছে যার কোনো পাপ নেই, যার কোনো পাপ নেই তাকে ক্ষমা প্রার্থনার আদেশ দেওয়া হচ্ছে। فاصبر ان وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والابكار। আগে ছিল সূরা নিসা 106 নম্বর আয়াত, এখন হচ্ছে সূরা মুমিন 55 নম্বর আয়াত। অতএব তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। এই তো আল্লাহ নবীর পাপ না, পাপ মানে এখানে ওই পাপ না যাকে পাপ বলা, এটা হচ্ছে ভুল। আল্লাহ নবী কি ছিল, কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটির জন্য সতর্ক করা হচ্ছে যে তুমি নিজের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। فَعَلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهِ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ। সুতরাং তুমি জেনে রাখো হে নবী, তুমি জানো, জেনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, কোন ছাড়া, আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নেই। আর ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নরনারীর ত্রুটির জন্য, নিজের জন্য ক্ষমা প্রার্থনা করো আর মুমিনদের ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো। এই হলো সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। আমরা একটা ছোট্ট সূরা সবাই জানি অবস্থা আছে, ইজা জাআ নাসরুল্লাহ, শেষ আয়াতটা কি? শেষ আয়াতটা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অধিক তওবা গ্রহণকারী। এই কথা কখন বলা হয়েছিল আল্লাহর নবীকে? জীবনের শেষ মুহূর্তে। এই জন্য সর্বশেষ সূরা যেটা অবতীর্ণ হয়েছে সেটা কোন সূরা? সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহ। সেহেতু এই নির্দেশের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। তিনি বলেছেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নি লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার অন্তর আল্লাহর স্মরণ থেকে নিমেষ ভর বাধাপ্রাপ্ত হয়, সেহেতু আমি দিনে 100 বার কখনো কখনো আল্লাহকে স্মরণ করতে ভুলে যায়। মানুষ তো আল্লাহ নবী মানুষ ছিলেন, তাই না? অবশ্য যারা মানুষ মনে করে তারা আল্লাহ কথা, আল্লাহ নবী মানুষ ছিলেন, ভুল হতো, নামাজে ভুল হয়েছে না হয়নি, অনেকে বলে না ওটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য হয়েছে, কিন্তু না, তিনি বলছেন বাসা, কোরআনে বলা হয়েছে বাসা মানুষ, আর তিনি বলছেন যে তোমরা যেমন ভুলো আমিও ভুলি। দুঃখ ব্যথা বেদনা আল্লাহ নবীর ছিল, মানুষের মতো রক্ত চামড়ার গড়া তিনি মানুষ, মাটির তৈরি মানুষ, যেমন মানুষ মাদন থেকে তৈরি মানুষ, তাই না? সুতরাং আমি 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করি, ওয়াল্লাহি ইন্নি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। আল্লাহর কসম, আমি প্রত্যহ দিনে প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তিগফার করি। আর 70 বারের বেশি ওখানে অন্য বর্ণনায় আছে, সেটা কতবার? 100 বার। সেটা হচ্ছে 100 বার আল্লাহু আকবার। তিনি যে কত ইস্তিগফার করতেন তার বহু নজির মেলে তার নামাজে। চলুন তার নামাজে যান, দেখবেন নামাজে ইস্তিগফারে ভর্তি। আজীবন তিনি তার কিয়ামে, রুকুতে, সিজদাতে, দুই সিজদার মাঝে ও তাশাহুদের বৈঠকে কত ইস্তিগফার করেছেন তা প্রত্যেক নামাজি মাত্রই জানেন। যারা নামাজ পড়েন তারা জানেন, কিন্তু নামাজ পড়লেই যে জানবে তা না, যারা নামাজের মানে বোঝেন তারা জানেন, নামাজে কি বলছি তা জানেন, তারা জানেন, যাদের নামাজ কায়েম হয়, যারা নামাজ কায়েম করে তারা জানে, যারা নামাজ পড়ে তারা জানে না। পার্থক্য আছে না? নাই, নামাজ পড়া আর কায়েম করার মাঝে নিশ্চয়ই পার্থক্য আছে। নামাজে যা বলছি দাঁড়ালাম আল্লাহ আকবার মানে কি জানলাম না, সুবহানাক আল্লাহুম্মা মানে কি জানলাম না, সামি আল্লাহু লিমান হামিদা মানে কি জানলাম না, সুবহানা রাব্বিয়াল আলা মানে কি জানলাম না, রব্বানা লাকাল হামদ মানে কি জানলাম না। এরা নামাজ পড়ে, যদি নামাজ কায়েম হয় না, চেষ্টা করে, খালি থলে কাপড়ের যদি খালি থলে হয় তাহলে মাল ভরা না থাকে, আর যদি বলেন আমি এটাকে খাড়া করব কি হয়, এভাবে তুলবেন ছেড়ে দেবেন আবার পড়ে যাবে। ছোট বাচ্চা যে এখন হাঁটতে শেখেনি, পা হয়নি, তাকে তুলুন, যেমনি তুলবেন ধপাস করে বসে যাবে, তাই না? স্বাভাবিক। অনেকে নামাজ পড়ে চেষ্টা করে কায়েম করা কিন্তু কায়েম হয় না, কেন? ভেতরে মাল নেই, ভিতরে মাল ভরলে তরি থলি খাড়া হবে। আর সেই মালটা হলো কি, যে নামাজে যা পড়া হয়, নামাজে যা পড়া হয় সেটা বুঝে বলতে হবে, বুঝে পড়তে হবে। যাই হোক, ইস্তেগফার পুরো নামাজটা ইস্তেগফারে ভর্তি। আর যখন জীবনের শেষ সন্ধিক্ষণ চলে এলো এবং আল্লাহ তাআলা শেষ সূরা অবতীর্ণ করলেন, আদেশ দিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তখন বেশি বেশি বলতে লাগলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি, ওই আয়াতেরই, ওই আয়াতের যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে তিনি বলতে আমল করতে লাগলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একই মজলিসে বসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি পাঠ করা অবস্থায় আমি 100 বার পর্যন্ত গুনতাম। নবী হাসান পড়ে আছেন, আমরা হাসপাতালে যাই লম্বা লাইন বসে থাকি, ঘোরা দিন ধূর অমক ধূপ চমক, কখন এই কখন এ হবে, কখন যাবে, কখন সব লম্বা লাইনে দাঁড়িয়ে থাকি, এয়ারপোর্টে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে, সব জীবনটা লাইনই, জীবনটাই যেন লাইন, যারা বিদেশে এসছে তাদের বেশি, ওই পাসপোর্ট তৈরি করা থেকে শুরু করে লাইন আর লাইন, লাইনে আমরা অনেক সময় নষ্ট করি, বাসে যখন যাই অনেক সময় যায়, ট্রেনে যখন সফর করি অনেক সময় যায়, ট্রেনে যখন সফর করি এখান থেকে বাংলাদেশ প্রায় 6 ঘন্টা নাকি, 6 ঘন্টা যায়, এই সময়গুলো কিসে কাটায়? নানা সমালোচনায় কিংবা খারাপ জিনিস করতে কিংবা খারাপ জিনিস দেখতে আমরা এই সময়গুলো কাটাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন মজলিসে বসতেন, যখন কথাবার্তা থাকতো না, কাজ থাকতো না, তখন বলতেন, কি বলতেন? সাহাবি আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আমি গুনতাম 100 বার, বলছেন কি সেটা, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অন্য গুণনা ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, যাই হোক, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তার মানে কি, হে রব তুমি আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, নিশ্চয়ই তুমি অতিশয় তওবা কবুলকারী দয়াবান। বুঝতে পারলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মজলিসে বসে যে ইন্তেজারের সময়, এই জন্য বলে ইন্তেজারকে ইস্তেগফারে পরিণত করো, ইন্তেজার বসে আছো, এদিক ওদিক তাকা তাকি গালা গালি আক্ষেপ হাউতাশ না করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইগুলো করতে দেখবেন। আপনি অনেক সৌদিকে দেখবেন কোন জায়গায় বসে আছে, ওরা কিন্তু আমাদের মতো ওইরকম ফুস ফাঁস করে না, ওরা কি করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দ শুনতে পাবেন, যাদের আল্লাহর জিকিরে জবান কি হয়ে যায়, ওটাকে আরবিতে বলে মোটা আউয়েজ, অভ্যাসই হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, তারা কিন্তু গালি বের হওয়ার সময় গালি বলবে না, যে পাল্লা স দিয়ে ব দিয়ে কি কি সব গালি আছে না, ওসব বলবে না, কি বলবে, আস্তাগফিরুল্লাহ, যদি আমাকে গালি দেবে আল্লাহর জিকিরে জবান আপনার এমনি এমনি খুলে যাচ্ছে, কারণ অভ্যেস হয়ে গেছে। আর আমাদের যাতে অভ্যেস হয়েছে ছোটবেলা থেকে ওই তাল বস আর ব আর ম দিয়ে খালাস, তাই চলতে থাকবে, চেষ্টা করেও দেখবেন যে আমি তাকে বললাম যে তুমি আজ নবীর নামে কসম খেয়ে না, কারণ নবীর নামে কসম করা কি শিরক। তো বলছে ঠিক আছে, আমি নবীর নামে কসম করে বলছি আর নবীর নামে কসম করবো না। বুঝতে পারলেন? এ অভ্যেস, অভ্যেস হয়ে গেছে, ছাড়তে বড় কঠিন। এই জন্য তো বিজি সেখানে যারা খায় বলি হুজুর অভ্যেস হয়ে গেছে, ছাড়তে পারছি না। অভ্যেস হয়ে গেলে বটেই, সত্যি বটে, কঠিন আছে। তো মুখে যেটা অভ্যেস হবে আপনার হয়ে থাকবে, কিন্তু মুখে যা স্বরগত হয়ে গেছে, স্বরগত বলে না বাংলাতে, তার মানে জিকির সব সময় আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ দেখবেন কিছু একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আর আমরা বাঙালিরা যাদের মুখে যেমন অভ্যেস আছে সেই তেমনি বলবে। মোট কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসে থেকে এই অভ্যেস, আল্লাহ জিকির সবসময় আল্লাহ জিকির, নিমেষ ভর আল্লাহ স্মরণ থেকে আমি কি হই বেখেয়াল হয়ে যাই, তাই আমি ইস্তেগফার করি আল্লাহ আকবার। কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাকে অন্যান্য শিক্ষা দানের সাথে এই দোয়া বলতে শেখাতেন, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এই দোয়াটা, এই কাছাকাছি দোয়া কোথায় পড়তে হয়? দুই সিজদার মাঝে। সুন্দর একটা দোয়া, ইসলাম গ্রহণ করা করলো তাহলে তুমি এটা করো, কারণ দরকার, জীবনে দরকার এই দোয়া। দোয়া দরকার কেন? যেহেতু আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা রুজি পেতে পারি না, আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা হেদায়েত পেতে পারি না, যতই চেষ্টা করি আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা সুখ শান্তি পেতে পারি না, আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা বিপদ আপদ থেকে বাঁচতে পারি না, আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা দুঃখ দুর্দশা থেকে রেহাই মুক্তি পেতে পারি না, তাই আল্লাহর দরবারে চাইতে হয়। রুজির সন্ধান করতে যাও কিন্তু ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহর বেশি বেশি জিকির করো, কারণ রুজির চাবিকাঠি কার কাছে আছে? আল্লাহর কাছে। মুসলমান হয়েছ? হ্যাঁ, মুসলমান হওয়া ভারী কঠিন। মুসলমান হয়েছ? মুসলমান হয়ে ভালোভাবে মুসলমান হতে হবে, পুরোপুরি মুসলমান হতে হবে, নামটা বদল করার জন্য নয়, মুসলমানের যে কাজ সব কাজ করতে হবে। শোনো এই দোয়াটা পুরো, আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, জীবনে যা পাপ ত্রুটি আর ভুল ত্রুটি করেছি আমি, যে পাপ করেছি সব ক্ষমা করো, ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে রহম করো। এই রহম করা মানে জানেন কাকে বলে? আল্লাহ তাকে রহম করুক, আল্লাহ তোমাকে রহম করুক, আল্লাহ আমাকে রহম করুক। রহম করা মানে কি? রহম করা মানে দয়া করা, রহম করা মানে স্নেহ করা, রহম করা মানে অনুগ্রহ করা, রহম করা মানে আপনার রোগ বালাই দূর করা, রহম করা মানে আল্লাহ আপনাকে রুজি দেওয়া, রহম করা মানে আল্লাহ আপনার সুখ দেওয়া, রহম করা মানে আল্লাহ আপনার সমস্ত বিপদ আপদ বাধা মুসিবত সব থেকে দূরে রেখে সুখে শান্তির জীবন দান করা, রহম করা। আর রহম করা মানে আল্লাহর ক্ষমা করা, রহম করা মানে আল্লাহর জান্নাত লাভ করা। আরহামনি, তুমি আমাকে রহম করো, আমার এই দুরবস্থা, এই দুরবস্থায় আমাকে রহম করো। আর শেষ কাজ আছে ওয়ারজুকনি, খাস করে আমাকে রুজি দাও, আমাকে রুজি দাও। কোন অমুসলিম যদি মুসলমান হয় তার সর্বপ্রথম চিন্তা কিসের হয়? আল্লাহ, কারণ সে সব ছেড়ে এসেছে আল্লাহর জন্য, সে ধন সম্পদ ছেড়ে এসেছে। অবশ্য কিছু কিছু মানুষ আছে তারা ধন সম্পদ নিয়ে মুসলমান হতে পারে, কিন্তু তার বাবা আছে তার মা আছে মুসলমান হয়নি, এখন সে নতুন মুসলমান হয়েছে, বাবা মা সম্পত্তি দেবে, পারলে তো তাকে শেষ করে দেবে, তাই না? এই জন্য প্রথম দরকার, যেমন ইসলামী এসেছ আমাদের ভাই, এখানে মুসলমান অনেকে হয় মনে করে কি এখানে মুসলমান হলে কি দেওয়া যায়, টাকা দেওয়া হয় মনে করে, না না না, এখানে রুজির জন্য মুসলমান হতে এসো না, বাঁচার জন্য মুসলমান হতে এসো, বাঁচতে কোথাও চাও, দুনিয়াতে বাঁচো আর না বাঁচো কোথায় বাঁচতে হবে? আখেরাতে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র পথ হচ্ছে ইসলাম। ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, মুসলমান হও, কিন্তু রুজির জন্য কার কাছে চাও? রুজি কার কাছে চাও? আল্লাহর কাছে। আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি আমাকে রুজি দান করো। সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলতে থাকবে, যদি উপকার হয়, যদি কাজে লাগে, যদি আপনাদের মনে হয়, তাহলে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা ফিরলি, রাব্বি ফিরলি, অভ্যস্ত হয়ে যান, আপনার এই জবানকে অভ্যাসী করে নেন, যে সবসময় যেন এমনকি গালির সময়ও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বের হয়, যে সময় বলতে হয় অথবা যে সময় বলতে হয় না, আম সময়ে বসে আছেন সময় নষ্ট না করে আস্তাগফিরুল্লাহ অবশ্য লোককে শুনিয়ে বলতে হবে, তা কোনো জরুরি না। আর যদি মুখ থেকে বেরিয়ে যায় আপনার নিয়ত যেন শোনানো না হয়, যেমন তসবিহ মালা গুনে অনেকে দেখেছেন কথা বলছে আর ঠক খট খট চলছে, কথা বলছে আর চলছে, তসবিহ মালা গোনা কি বৈধ না অবৈধ? তসবিহ মালা কেউ গোনেন এখানে? তসবিহ মালা গোনা কি বৈধ ভালো না ভালো নয়? তসবিহ মালা গোনা ভালো নয়, কারণ হচ্ছে রিয়া হতে পারে। না আমার মনকে আমি রিয়া করি না, আমি আমরাই গোনার জন্য, কিসের জন্য গোনেন? ওই যে 100 যদি 101 হয়ে যায়, যদি 199 হয়ে যায় তার জন্য ঠিক গণনাটা হবে, তাই গুনি। যদি আপনি আঙ্গুল গোনেন, আঙ্গুল গোনাই ভালো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনে এই আঙ্গুল তোমার জন্য সাক্ষী দেবে, এই আঙ্গুল তোমার জন্য কথা বলবে, মুস্তানতাকাত কথা বলবে, তাহলে আঙ্গুল গোনাটা বেশি ভালো। এখন হুজুর আঙ্গুল গুনলে ওই যে কখনো 99 হয়ে যেতে পারে আপনি তো জানেন না, শিওর না, কিন্তু এই যে সন্দেহ 99 হতে পারে, 101 102 হতে পারে, তাই মালাটা 100টা করাই আছে, ভুল হওয়ার উপায় নেই, পুরো সবটা পাবো। আচ্ছা আনিস ভাই, যদি বাই চান্স আপনার মনে নিয়তে আছে যে আমি 100 বার গুনবো, 99 হয়ে গেল, 99 এ সব পাবেন না 100 সব পাবেন? শিওর? তাহলে কেন এই দরকার আছে? আবার এখন আবার মেশিন উঠেছে খট খট করে ইলেকট্রনিক মেশিন, আর ওটা কি মেশিন? ইলেকট্রনিক হতে পারে, বলা যায় না, নাম্বার উঠছে, হাই হাই হাই, কেন 100 পূরণ করতে হবে? কম বেশি হলে সমস্যা হলে না ছিল, সমস্যা যখন নেই, আমি 102 হলেও 100 সব পাবো, 199 হলেও 100 সব পাবো, তখন কি দরকার আছে এটা? তবে যদি লোককে দেখানো হয় তাহলে মুশকিল। আর এতে রয়েছে ওই যারা জপের মালা বলে, মালা জপের মালা দেখেছেন? ওই যে কিছু কিছু জিনিস আছে না, আমরা দেখে শিখেছি, গায়ে হলুদ করতে শিখেছি, গায়ে হলুদ দেওয়া বিয়ের সময় করতে শিখেছি, শ্বশুর শাশুড়ির পায়ে সালাম করা, পায়ে আবার সালাম হয়, আরে পায়েও সালাম হয় না, হাতেও সালাম হয় না, সালাম কোথায় হয়? মুখে সালাম হয়, হাতেও হয় না, হাতে মুসাফা হয়, পায়ে কি সেলামি পাওয়ার জন্য, তো সালাম দিয়ে সেলামি পাওয়া যায়, পায়ে সালাম করতে গেছি, সালাম না এটা প্রণাম, প্রণামটা করতে শিখেছি ওই পাশের বাড়ির ওদের কাছ থেকে। আরো বলবো, আরো বহু কিছু আছে, বহু কিছু জানার আছে, বহু কিছু শেখার আছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আমরা চেষ্টা করবো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.